سورة الكافرون. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامه. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ হে নবী, তুমি বলে দাও, হে কাফেররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, এবং আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো, না তোমরা কখনো তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। এ দিনের মধ্যে কোন মিশ্রণ সম্ভব নয়। অতএব তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য।